তুমি আমার চাঁদের বন্ধু, আমি চাঁদের জোছনা। তুমি আমার নদী বন্ধু, আমি নদীর মোহনা। দুঃখ এলে হৃদয় মাঝে তুমি সুখের ঠিকানা। তুমি আমার চাঁদের বন্ধু, আমি চাঁদের জোছনা। তুমি আমার নদী বন্ধু, আমি নদীর মোহনা। আদর দিয়ে মন ভরাবো, মুছে দেব সকল যাতনা। আদর দিয়ে মন ভরাবো, মুছে দেব সকল যাতনা। তোমার মাঝে সে সুখ জীবন, তোমার মাঝে হুক সূচনা। তুমি আমার চাঁদের বন্ধু, আমি চাঁদের জোছনা। আমার নদী বন্ধু, আমি নদীর মোহনা। আমার মনে তোমার দখল, তুমি আমার স্বপ্ন সাধনা। স্বপ্ন সাধনা ভালোবেসে কাছে এসে যতন করে প্রাণে বাঁধনা। তুমি আমার চাঁদের বন্ধু, আমি চাঁদের জোছনা। তুমি আমার নদী বন্ধু, আমি নদীর মোহনা। দুঃখ এলে হৃদয় মাঝে তুমি সুখের ঠিকানা। আমার চাঁদের বন্ধু, আমি চাঁদের জোছনা।